আল্লাহর পথে জীবন বিলিয়েছে যারা, শোহাদার কাতারে নাম লিখিয়েছে তারা। আল্লাহর পথে জীবন বিলিয়েছে যারা, শোহাদার কাতারে নাম লিখিয়েছে তারা। মৃত নয় জীবিত রয়েছে তারা, জান্নাত সবুজে পাখি হয়ে তারা। মৃত নয় জীবিত রয়েছে তারা, জান্নাত সবুজে পাখি হয়ে তারা। আল্লাহর পথে জীবন বিলিয়েছে যারা, শুহাদার কাতারে নাম লিখিয়েছে তারা। আল্লাহর পথে জীবন বিলিয়েছে যারা, শুহাদার কাতারে নাম লিখিয়েছে তারা। দিনের জন্য জীবন বিলিয়েছে শত সাহাবা, শহীদ হয়ে জান্নাতে রয়েছে তারা। দিনের জন্য জীবন বিলিয়েছে শত সাহাবা, শহীদ হয়ে জান্নাতে রয়েছে তারা। জীবন দিয়ে ইসলামকে বিজয়ী করেছে তারা, তাদের পথ বেছে নিয়েছেন মোল্লা ওমর ওসামা। জীবন নিয়ে ইসলামকে বিজয়ী করেছে তারা, তাদের পথ বেছে নিয়েছেন মোল্লা ওমর ওসামা। আল্লাহর পথে জীবন বিলিয়েছে যারা, শুহাদার কাতার নাম লিখিয়েছে তারা। আল্লাহর পথে জীবন বিলিয়েছে যারা, শুহাদার কাতার নাম লিখিয়েছে তারা। মৃত নয় জীবিত রয়েছে তারা, জান্নাত সবুজে পাখি হয়ে তারা। মৃত নয় জীবিত রয়েছে তারা, জান্নাত সবুজে পাখি হয়ে তারা। আল্লাহর পথে জীবন বিলিয়েছে যারা, শুহাদার কাতার নাম লিখিয়েছে তারা। আল্লাহর পথে জীবন বিলিয়েছে যারা, শুহাদার কাতার নাম লিখিয়েছে তারা। তারা আজ ডাকছে আমাদের আল্লাহর পথে শহীদ হয়ে, চলো সবাই তাদের ডাকে আজ রণাঙ্গনে। তারা আজ ডাকছে আমাদের আল্লাহর পথে শহীদ হয়ে, চলো সবাই তাদের ডাকে আজ রণাঙ্গনে। শহীদ হয়ে যাব মোরা জান্নাতে, শহীদ হয়ে যাব মোরা জান্নাতে। আল্লাহর পথে জীবন বিলিয়েছে যারা, শুহাদার কাতারে নাম লিখিয়েছে তারা। আল্লাহর পথে জীবন বিলিয়েছে যারা, শুহাদার কাতারে নাম লিখিয়েছে তারা। মৃত নয় জীবিত রয়েছে তারা, জান্নাত সবুজ পাখি হয়ে তারা। মৃত নয় জীবিত রয়েছে তারা, জান্নাত সবুজ পাখি হয়ে তারা। আল্লাহর পথে জীবন বিলিয়েছে যারা, শুহাদার কাতার নাম লিখিয়েছে তারা। আল্লাহর পথে জীবন বিলিয়েছে যারা,